কেনো মেঘ আসে হৃদয় আকাশে, কেনো মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেনা মোহ মেঘে, তোমারে দেখিতে দেনা মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেনা মাঝে মাঝে, তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, খনিকো আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে খনিকো আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই, পাই চিরদিন কেন পাই না, देखते हैं।